اتخذ الى ربه سبيلا বলুন আমি তোমাদের কাছে এর কোনো বিনিময় চাই না কিন্তু যে ইচ্ছা করে সে তার পালনকর্তার পথ অবলম্বন করুক وتوكل على الحي الذي لا يموت وسبح بحمده وكفى به بذنوب عباده خبيرا আপনি সেই চিরঞ্জীবের উপর ভরসা করুন যার মৃত্যু নেই এবং তার প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করুন তিনি বান্দার গুনাহ সম্পর্কে যথেষ্ট খবরদার الذي خلق السماوات والأرض وما بينهما في ستة أيام ثم استوى على العرش الرحمن فاسأل به خبيرا তিনি নভোমণ্ডল ভূমণ্ডল ও এত দুভয়ের অন্তর্বর্তী সবকিছু ছয় দিনে সৃষ্টি করেছেন অতঃপর আরশে সমাসীন হয়েছেন তিনি পরম দয়াময় তার সম্পর্কে যিনি অবগত তাকে জিজ্ঞাসা করো ওয়াইদা কিল লাহুম উসজুদু লিরহমান ক্বালু ওয়ামা আর-রহমান আনাসজুদু লিমা তা'মুরুনা ওয়া যাদাহুম নুফুরা তাবারাকাল্লাযী জা'আলা ফিস সামাই বুরুজা ওয়া জা'আলা ফীহা সিরাজা ওয়া কমারা মুনীরা তাদেরকে যখন বলা হয় দয়াময়কে সিজদা করো তখন তারা বলে দয়াময় আবার কে তুমি কাউকে সিজদা করার আদেশ করলে কি আমরা সিজদা করব এতে তাদের পলায়নপরতায় বৃদ্ধি পায় কল্যাণময় তিনি যিনি নভোমণ্ডলে রাশিচক্র সৃষ্টি করেছেন এবং তাতে রেখেছেন সূর্য ও ঔজ্জ্বল্যময় চন্দ্র وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا جرى أنشانتان پريو أثبا جرى كريتك غطا پريو تادر جنة تيني راتري او دي بار سشتي كوري چن پوري برطن شيل روپي وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما رحمن باندا تارائي جارا پرثبیتے نامر بھابے چالا فرا کارے ایبن تادشات جاکن مرکھرا کاثا بولتے تھا کے تاکن تارا بولے سلام والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما এবং যারা রাত্রি যাপন করে পালনকর্তার উদ্দেশ্যে সিজদা বনত হয়ে ও দণ্ডায়মান হয়ে এবং যারা বলে হে আমাদের পালন কর্তা আমাদের কাছ থেকে জাহান্নামের শাস্তি হটিয়ে দাও নিশ্চয় এ শাস্তি নিশ্চিত বিনাশ ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা ওয়াল্লাযীনা ইযা أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما বসবাস ও অবস্থানস্থল হিসাবে তা কত নিকৃষ্ট জায়গা এবং তারা যখন ব্যয় করে তখন অযথা ব্যয় করে না কৃতজ্ঞতাও করে না এবং তাদের পন্থা হয় এতটু ভয়ের মধ্যবর্তী والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما إبن جرى الله شاته أنه باشر عبادت کرنا الله جار حتى أبويته كورچن সঙ্গত কারণ ব্যতীত তাকে হত্যা করে না এবং ব্যভিচার করে না যারা এ কাজ করে তারা শাস্তির সম্মুখীন হবে ইউমাল কিয়ামাতি ওয়া ইখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গাফুরুর রাহীমা। কিয়ামতের দিন তাদের শাস্তি দ্বিগুণ হবে এবং তথায় লাঞ্ছিত অবস্থায় চিরকাল বসবাস করবে। কিন্তু যারা তওবা করে, বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদের গুনাহকে পুণ্য দ্বারা পরিবর্তিত করে দেবেন। আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। ومن تاب وعمل صالحا فإنه يتوب إلى الله متابا والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما। যে তওবা করে ও সৎকর্ম করে সে ফিরে আসার স্থান আল্লাহর দিকে ফিরে আসে, এবং যারা মিথ্যা কাজে যোগদান করে না এবং যখন অসার ক্রিয়াকর্মের সম্মুখীন হয় তখন মান রক্ষার্থে ভদ্রভাবে চলে যায়। এবং যাদেরকে তাদের পালনকর্তার আয়াতসমূহ বোঝানো হয় তাতে অন্ধ ও বধির সদৃশ আচরণ করে না। والذين يقولون ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما। এবং যারা বলে হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানদের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান করো এবং আমাদেরকে মুত্তাকিদের জন্য আদর্শ স্বরূপ করো। أولئك يجزون الغرفة بما صبروا ويلقون فيها تحية وسلاما خالدين فيها حسنت مستقرا ومقاما। তাদেরকে তাদের সবরের প্রতিদানে জান্নাতে কক্ষ দেওয়া হবে এবং তাদেরকে তথায় দোয়া ও সালাম সহকারে অভ্যর্থনা করা হবে, তথায় তারা চিরকাল বসবাস করবে। অবস্থান স্থল ও বাসস্থান হিসাবে তা কত উত্তম। বলুন, আমার পালনকর্তা পরোয়া করেন না যদি তোমরা তাকে না ডাকো। তোমরা মিথ্যা বলেছ, অতএব সত্য নেমে আসবে অনিবার্য শাস্তি।